على آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن. গত সপ্তাহে পুরুষের পোশাক সম্পর্কে আলোচনা হচ্ছিল, আজকে সংক্ষিপ্ত আলোচনা আসবে নারীর পোশাক সম্পর্কে। সূরাতুন নূরের ৩১ নম্বর আয়াতের একটি অংশ পাঠ করেছি শুরুতে। আর বলছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদ্ন মিন আবসারিহিন্ন, আপনি মুমিনা নারীদেরকে বলে দিন তারা যেন তাদের নিজেদের দৃষ্টি বন্ধ রাখে, চোখের হেফাজত করে, চোখ সংযত রাখে। লজ্জাস্থানের হেফাজত করে। আর যেন তারা নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে যা এমনিতেই প্রকাশ পায়, স্বেচ্ছায় এমনিতেই প্রকাশ পায়, কারণ নারীদের ভাবভঙ্গি এমনি সৌন্দর্য, চলাধারা করতে হালকা, এটা মাওয়া হারাম না। وليضربن بخمرهن على جيوبهن, আর তারা যেন তাদের দুপাটা বুকের উন্মুক্ত অংশে ঝুলিয়ে রাখে। আর দুপাটা তো আপনার বুঝি নেই, আর এটা মানে এইটা এটাকে কি বলে, সুমাপ। নারীরা যদি এরকম কিছু পরে এটা হয় যেটা সীমাপ অর্ণ, আমাদের আঞ্চলিক ভাষায় কি বলে অর্ণ, কতটা দুপাটা এটা হলে রব্বুল আলামিনের নির্দেশ। তাহলে নারীরা সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। সৌন্দর্য বলতে কি, সৌন্দর্য এখানে একটি ফতোয়া ছিল সৌদি আরবের ফতোয়া বোর্ডের, ওই সময় যিনি প্রধান ছিলেন তিনি হচ্ছেন শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমাতুল্লাহ আলাইহি। তাকে বা তাদেরকে ওই ফতোয়া বোর্ডকে প্রশ্ন করা হবে, আমি তার অনুবাদ করেছি বাংলায়, আরবিতে না বলে বাংলায় প্রশ্ন, তারপরে উত্তর আপনারা পাবেন বাংলায়। দেখি কি দু তিনটি প্রশ্নের উত্তর আছে এখানে। নারীদের জন্য প্রশ্ন, এমন সংকীর্ণ পোশাক পরা কি জায়েজ যা নারীর পিঠ, স্তন্ধন, কোমর এবং তার সৌন্দর্য প্রকাশ করে তুলে, এমনি ভাবে তার দু প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ এই অংশ ধার ও বুকের কিছু অংশ বের করে দেয়, নারীদের সামনে ও মাহরাম পুরুষদের সামনে, আর সংকীর্ণ কাপড় পরিধান করা মাহরাম নারীদের সামনে কিংবা অপর নারীদের সামনে কি জায়েজ? উত্তর, এই প্রশ্নে দুটি দিক রয়েছে। প্রথম, নারীর জন্য এমন পোশাক পরিধান করা যা তার অঙ্গসমূহের বিবরণ পেশ করে, অঙ্গগুলির বিবরণ, বুঝতে পারছেন তো? ইসলামী শরীয়তের স্পষ্ট বিবরণ ও নীতিমালা দ্বারা এটা সুবিদিত যে মুসলিমা নারীর পোশাক হবে প্রশস্ত, ঢিলাডালা, সংকীর্ণ নয়। এটি লিবাস করার উদ্দেশ্যের সাথে মিল খায়, কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতি দেখছেন কি অবস্থা, নারী লোলা চুন্ডা যত টাইট ততই ভালো, নাউযুবিল্লাহ মিন যালিক। পুরুষ বর্তমানে পুরুষের আত্মা যতটুকু ঢাকে নারীরা ততটুকু ঢাকে না, নারীরা আরো খোলা রাখে। অথচ বেশি অঙ্গ পরিপূর্ণরূপে ঢাকা উচিত ছিল কাজে নারীদের, কিন্তু নারীদেরকে ফেলে দিয়েছে। এমনকি যারা 60 প্রাণ পরে দেখবেন ইউরোপ ফ্রান্স পর্যন্ত দেখবেন সম্পূর্ণ শহীদ ঢাকা, আর নারীদের ফেলে এখন কোন রকম উরু পর্যন্ত চলে আসে। আর ওইটা বর্তমান মুসলিম বিশ্ব অনেক এরকম চেয়ে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আসসালামু আলাইকুম। এটি লিবাস পরার উদ্দেশ্যের সাথে মিল খায়, আর তা হচ্ছে ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য অপর পুরুষদের দৃষ্টি থেকে নারীর শরীর দেখে রাখা। ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য নারীর শরীর সে ঢেকে রাখবে, এটা হচ্ছে আসল উদ্দেশ্য। সংকীর্ণ পোশাক ইসলামী বিধানের উদ্দেশ্যের বিপরীত, কারণ এর মাধ্যমে শরীরের কাঠামো ও সাইজ প্রকাশ পায়। অতএব এর দ্বারা পোশাক পরিধানের যে উদ্দেশ্য অঙ্গ রাখা তা প্রতিফলিত হচ্ছে না, বরং এটি ফিতনা ফাসাদের দিকে অধিক আকর্ষণ সৃষ্টিকারী। সুতরাং মুসলিমা নারীর জন্য স্বামী ছাড়া অন্য মাহরাম পুরুষের সামনে খেয়াল রাখবেন, মাহরাম পুরুষের কথা বলা হচ্ছে, মুসলিমা নারীর জন্য স্বামী ছাড়া অন্য মাহরাম পুরুষের সামনে সংকীর্ণ পোশাক পরিধান করা হারাম। স্পষ্ট হয় না? স্বামীর জন্য যায় স্বামী আর স্ত্রী, বাকি মেয়ে তার বাপের সামনে এরকম করতে পারবে না। বর্তমানে যেরকম প্যান্ট করা হচ্ছে, শার্ট পড়া হচ্ছে, এইসব অঙ্গগুলি একদম স্পষ্ট। ইন্নাল্লাহ ভাবে মুসলিম নারীদের সামনেও এরকম কাপড় পরিধান করা হারাম, মুসলিম নারীদের সামনেও এরকম কাপড় পরিধান করা হারাম। যদি তা অজাগত নাম থেকে কাটনো পর্যন্ত হয়, যেমন প্যান্ট কিংবা সম্পূর্ণ শরীরেই, যেমন প্যান্ট, কারণ একদম সংকীর্ণ না, মুসলিম নারীদের সামনে এরকম করা ঠিক না, কিংবা সম্পূর্ণ শরীরে হয়, কিন্তু এর দ্বারা নারীদের মধ্যে ফিতনা ও উত্তেজনা সৃষ্টি হয়, মানে কাপড়টা এমন সারা শরীর থাকে কিন্তু শারীরিক কাঠামো প্রকাশ পাচ্ছে, এমন টাইপ ফিট, হ্যাঁ এটাও যাইজ না। দুই নম্বর মানে প্রশ্ন বলছেন, প্রথম দিক শেষ, দ্বিতীয় দিক, স্বামী ছাড়া মাহরাম পুরুষদের সামনে যেসব সৌন্দর্য প্রকাশ করতে পারে তা হল মাহরাম পুরুষ বাপের সামনে, ভাইয়ের সামনে, আপন চাচার সামনে, আপন মামার সামনে, এরা হচ্ছে মাহরাম। নিজের ছেলে, নিজের বাপ, চেহারা, মুখমণ্ডল, হাতের তালু, নুপুর, নাকফুল, হাতের ছুরি, গোলার হার, মাথা, এগুলি স্বাভাবিক প্রকাশ পায়, দেখতে পাই না, এগুলি যে এই ফতোয়া হচ্ছে ওই আগে যে বললাম লেজার ডায়মন্ড স্টক এরকমই, এর আগে আরেকটা প্রশ্ন, মহিলাদের জন্য ইসলামী পোশাক কি? মা হুয়া যিনুল ইসলামি বিনিসবাতি লিল মারআ, আরবিতে প্রশ্ন। উত্তর, মহিলাদের জন্য ইসলামী পোশাক হল যে মহিলা পুরুষদের সামনে, মহিলা পরপুরুষদের সামনে প্রশস্ত পুরু বস্ত্র যার মধ্যে সৌন্দর্য থাকবে না, এরকম বস্ত্র দিয়ে সম্পূর্ণ শরীর ঢেকে রাখবে। স্পষ্ট হয় না? পরপুরুষের সামনে প্রশস্ত ও পুরু বস্ত্র যার মধ্যে সৌন্দর্য থাকবে না, আবার সৌন্দর্য থাকবে না, এরকম বস্ত্র নিয়ে সম্পূর্ণ শরীর ঢেকে রাখবে। এমনি ভাবে পরপুরুষের সামনে মহিলা মুখমণ্ডল ঢেকে রাখবে, মুখমণ্ডল কোন কোন আলিম অবশ্য এরকম বলেছেন মুখমন্ডল দেখা হওয়া উচিত না, কেউ কেউ বলেছেন, কিন্তু এটা ইসলামের যে তালিমাত শিক্ষা এইসব দিক দিয়ে অনুমান হয় এই মতটা বেশ মজবুত না। কারণ শরীরের আসল সৌন্দর্য কোন অঙ্গ দিয়ে প্রকাশ করা বলেন তো? আসল সৌন্দর্য মুখমন্ডল, ফেস। এই মুখমন্ডল যদি দেখে ফেলে তো মুশকিল, মুখমন্ডলের মাধ্যমে সব হয়। এই জন্য বিশেষ করে অন্যদিকে বিশেষ করে এই ফিতনা ফাসাদের যুগে মুখমন্ডল রেখে রাখাই আছে। আর এই আর এই ফতোয়া এখানে এখানে বকর আবু জেদ, আব্দুল আজিজ আল শেখ, প্রথমান মুফতি সালেহ আল ফৌজান, আব্দুল্লাহ বিন উদাইয়ান, আব্দুল রাজ্জাক আফিফি, আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাদ রহমাতুল্লাহ আলাইহি, এইসব উলামাদের ফতোয়া বলছেন। এমনি ভাবে পরপুরুষের সামনে মহিলা মুখমন্ডল ঢেকে রাখবে, কারণ এটি হল আকর্ষণীয় অঙ্গ, ঠিক না? ঠিক, আকর্ষণীয় অঙ্গ, অ্যাট্রাক্টিভ। আল্লাহ তাআলা বলেন, আর যখন তোমরা তার ফকিরের কাছে কিছু চাইবে তখন যেন পর্দার আড়াল থেকে চাও। মানে এটা কত হচ্ছে কোরআনের আয়াত হতো, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ। আর যখন তোমরা তার প্রতিগরের কাছে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কিছু চাইবে তখন যেন পর্দার আড়াল থেকে চাও, কারণ এটি তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী বলুন, আমাদের মা কি না? এই উম্মতের মা পজিশনগত দিক দিয়ে, মর্যাদাগত দিক দিয়ে এত ছোট বলা হয়েছে সাহাবায়ে কেরামদেরকে। খবরটা পর্দার আড়াল থেকে তাদের কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইলে যদি মুখ না দেখা যাই হতো তাদের দোষ দেখি কথা বলেন তো প্রধান বোঝায় ঘরের ভিতর থেকে তারা থাকবে ঘরের ভিতরে তুমি পাইলে স্পষ্ট। যদি আমাদের মায়ের ব্যাপারে নির্দেশ হয় তাহলে সাধারণ নারীদের ব্যাপারে কি হবে? ওরা হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী, উম্মতের মা, এদের ব্যাপারে যদি নির্দেশ হয়। হিজাবের উদ্দেশ্য হল ঢেকে রাখা, অর্থাৎ এমন ভাবে শরীর ঢেকে রাখা যার মাধ্যমে গায়ের মাহরাম পুরুষদের থেকে নারীর সম্পূর্ণ শরীর ঢাকা থাকে, এর সাথে তার চেহারাও সামিল। আল্লাহ তাআলা বলেন, আর যেন তারা তাদের ওড়না বক্ষ দেশে ফেলে রাখে। ইরাকিন বলেছেন, ফলিয়াদরিবনাল্লি খুবুরিহিন্না আলা জুয়ুবিহিন, খিমার হচ্ছে মাথা ঢাকার ওড়না। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন মাথার ওড়না যেন বুকের কাপড় উন্মুক্ত রাখার স্থানে সরে দেয়, এর দ্বারা আবশ্যকভাবে প্রমাণিত হচ্ছে যে চেহারার উপর দিয়ে তা ঝুলিয়ে রাখবে এবং তা ঢেকে রাখবে। এছাড়া আরো দলিল রয়েছে যা হিজাব বাড়ি প্রমাণিত করে, এটা হচ্ছে ফতোয়া ফতোয়া। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। এরপরে যে হাদিসটি এই কিতাবে পেশ করছেন তা হচ্ছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাররা থাউবাহু খুয়ালা লান ইয়ানযুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, যদি কোন ব্যক্তি অহংকার বশত দম্ভ করে তার কাপড় ঝুলিয়ে রাখে টেনে টেনে নিয়ে যায় তাহলে কেয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবে না। এটা হচ্ছে পুরুষদের ব্যাপার, এ ব্যাপারে গত সপ্তাহে আলোচনা হয়েছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, যদি পুরুষেরা কাপড় ঝুলিয়ে রাখো, তো তাঁতু নিচে ঝুলিয়ে রাখবো, আর হেঁচি হেঁচি নিয়ে যায় অহংকার বশত, গৌরব করে বড়াই করে আল্লাহ আলমিন তাদের দিকে বা তাদের দিকে তাকালেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করলেন, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, فكيف تسمع النساء لذيولهن؟ يا الله رسول نريد كي قلتن هذه الكفرة لنهد أمشن بأفارة قرن أبنى تقول لن قرشتر بأفار بس قشتر ناكيين جي بكتين كرغم قلتن تو نريد بأفار تكي قشتر هو أرجم ما شاء الله الله رسول صلى الله عليه وسلم ستيغن এরকম ধীশক্তি সম্পন্ন ছিলেন, বিচক্ষণ ছিলেন, কেউ যেন পরবর্তীতে এসে ফাঁক না খুঁজে মানে এর মধ্যে সব সাবেন সাবেন নারী পুরুষ, ঠিক না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, ফাকাইফা তাসমাউ নিসা বিযুয়ুরিহিন্না, নারীরা তাদের কাপড়ের নিম্নাংশের ব্যাপারটা কি করবে? আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউরখিনা সিদরান, এক বিগত পরিমাণ তারা ঝুলিয়ে রাখবে, এক বিগত পরিমাণ। তখন তিনি বললেন, ইদান তাঙ্গিশু আকদামুহুন, যদি এক বিগত পরিমাণ তারা ঝুলিয়ে রাখে তাহলে তাদের পা কিন্তু দেখা যাবে, পা দেখা যাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়ুরখিন দিওয়ান ওয়ালা ইয়াজিদ, তাহলে এক বিগত না এক বিগত থেকে বেশি এক অকুশ পরিমাণ তারা ঝুলিয়ে রাখবে যেন তাদের পা দেখা না দেয়, বুঝতে পারছেন? এবারে এই হাদিসে আপনি হাদিস সহি নারীদের জন্য যদি পা ঢেকে রাখা ওয়াজিব হয়, এখানে তো সরাসরি নির্দেশ এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে মুখমণ্ডল ঢাকা কি ওয়াজিব হয় না? আচ্ছা মানুষ নাউযু বিল্লাহ মুখমণ্ডল দেখে বেশি প্রতারিত হবে না পা দেখে বেশি প্রতারিত হবে? তাহলে যে জিনিসটি ফিতনা করার দিক যার কম তার ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে যে জিনিস বা যে অঙ্গের ব্যাপারে ফিতনায় পড়ে যাওয়ার আশঙ্কা বেশি তার ক্ষেত্রে সেই অঙ্গের ব্যাপারে এই বিধান প্রযোজ্য হবে না? অবশ্যই প্রযোজ্য হবে, আমাদের বুঝে দূরে দরকার বলবেন না অমুক আলী বা থমুক আলী বিভিন্ন হাদিস হয়েছে এক্ষেত্রে, এই জন্য তারা বলেছেন, কিন্তু আমাদের কি বুঝে দরকার? অন্যদিকে দেখবেন যে মহিলা বয়োবৃদ্ধ বৃদ্ধা সিত্তিন সাল বয়স্ক হয়ে গেছে, তখন গুন্ডা পড়ে, আর ওই মহিলা 53 না বলে মনে হয় 45, তার বের হয়েছে 20 বছর 22 বছরের মেয়ে, তার সাথে যাচ্ছে গুন্ডা গুন্ডা কিছুই নেই, ঠিক না? ঠিক জানেন তো দাদা, বলতে পারেন যে দিব 50 সে একদম সুদূর্গের বোকা পরে যায়, আর যদি কাপড়টা এরকম করে, আর তার মেয়েকে যুবতী মেয়েকে অথবা যুবতী নাতিনকে ওই রকম রেখেছে একদম, আস্তাগফিরুল্লাহ আযীম, জায়েজ হবে? আমল করুন, শুধু আকীদা ঠিক করবে না, আমল না বাস্তবতা নেই, পর্দার বিধান নেই, কিরকম হয় পর্দার বিধান মেনে চলা ফরজ, নাস্তিকদের মতো আপনারা হবেন না, আমরা হব মুসলমান, সবাই কি হবেন মুসলমান, নাস্তিকরা কথিত নারীবাদী হবেন না, আপনি হবেন কোরআন এবং সুন্নার অনুসারী, এই কোরআন এবং সুন্নার অনুসরণে আপনি চলুন, নারীকে রব্বুল আলামিন যতটুকু অধিকার দিয়েছেন ততটুকু অধিকার দিবেন, বেশিও দিবেন না কমও দিবেন না। আর আফসুস কিছু মহিলা কিছু কেন অনেক মহিলা মুসলিম মুসলমানদের কাপড় পরে কিন্তু উলঙ্গ, এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরের হাদিস, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من امتي لم ارهما بعد قوم معهم ثياب كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها. رواه مسلم. الله رسول صلى الله عليه وسلم বলেন আমার উম্মতের দুই দল লোককে আমি দেখি, আর ওরা হচ্ছে জাহান্নামী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্য ফরমিয়াস মিন আহলিন নার। তাদেরকে আমি দেখি কাওমুন মাআহুম সিয়াত কাআযনাবিল বাকর ইযরিবুন বিহা আন-নাস। এমন কিছু মানুষ যাদের কাছে থাকবে হাতে চাবুক গরুর লেজের মতো, আর এই গরুর লেজের মতো চাবুক দিয়ে লোকজনকে মারবে। এরকম আছে কিনা বাংলাদেশে? নাই বাংলাদেশে? আছে কম না বেশি? কম, ভালো করে বুঝুন আপনারা, কম না বেশি? চাবুক দিয়ে মারে? আস্তাগফিরুল্লাহ আল আযীম। গরুর লেজের মতো চাবুক, আর এই চাবুক দিয়ে মারে মানুষকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওরা জাহান্নামী, বলছেন ওরা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। এইগুলো একটা এরকম শয়তান। আর আরেকটা কি, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত, কিছু নারী এমন যারা কাপড় পরিধান করে কিন্তু উলঙ্গ, কাপড় পরে কিন্তু উলঙ্গ, আরেকজনের দিকে যেমন ঝুঁকে পড়ে অন্য লোককে তাদেরকে ঝুঁকিয়ে দেবে, তাহলে শুভ হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআসকিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথা হবে উটের কুব্জের মতো। উটের কুব্জ দেখতে আপনার এরকম যদি সুন্দর মুঠা গড়ে কুব্জ এরকম এরকম নড়ে, তারা ঝুলতে থাকে, তো এদের মাথায় এরকম ঝুলতে থাকে। এর আগে নারী উদ্দেশ্য সৌন্দর্য প্রকাশ করে লোকজনের সামনে চলাফেরা করে, আবার তারা খোপা খোপা গেছে এরকম করা, দুর্গা থাকলেও এরকম করা ঠিক না, সুন্দর রাখতে হবে, এইটা তার নারী হলো এটা। আর ক্যাসিয়াত আরিয়াত, কাপড় পরিধান করে হাফ, ঠিক না? বুঝলেন তো, দুপাটা এমনি একটা রেখেছে আর কি, তাও পাতলা, এই সব খুলে আবার কি করেছে, শাড়ি পরে, শাড়িটা এত পাতলা পরার মতো না, তো আল্লাহ সুশাসন হল না, মাথা খুলে মুখমন্ডল খুলে এদিকে দেখা যাচ্ছে সব সব, তারপরে কাপড়টা একদম পাতলা, কি বলবো, হ্যাঁ এই দিয়ে হলো তার অর্থ ক্যাসিয়াত আরিয়া, কাপড় পরে কিন্তু উলঙ্গ। আল্লাহ সুশাসন বলছেন এসব নারী হচ্ছে জাহান্নামী, ওরা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইসব নারী এই দিকটা শুধু তাদেরই গুনাহ হবে না, যারা তথ্য তারাও গুনাহে শামিল। এক নম্বর, বরং কোন কোন অভিভাবক রয়েছে তত্ত্বাবধায়ক বা অভিভাবক নারীকে দিলে আগে আসে পিছনে, ঠিক না? আগে জমা এরকম হতো, ওলামে একরাম বলতেন নারীকে আগে দিয়ে আসে পিছনে, আর এখন তো এরকম করতেই হয় না, এমনি ছেড়ে দেয়, ঠিক না ভাই? আল্লাহ আমাদের হেফাজত করো। নারী হচ্ছে অন্য একটি রয়াত ইসলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু আওরা, মহিলা তার শরীর তার সম্পূর্ণ শরীরটি হচ্ছে আওরা, মানে ঢেকে রাখার জায়গা, মুক্তাঙ্গর মতো। মহিলা ঘর থেকে বের হলেই দেখবেন আপনার পলিটিও দিকে যায়, দেখি না। এজন্য জারির বিন আব্দুল্লাহ আল বাজলি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, প্রশ্ন করেছিলেন নফরুল ফুজ সম্পর্কে, অর্থাৎ হঠাৎ করে যদি দৃষ্টি পড়ে যায়, কারণ ওরা তো হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, আমাদের মতো নাকি? আপনি বাজারে যান, মার্কেটে যান, ইয়া আল্লাহ এই উনেজার কথা বলছি, দেখলেন নারী যখন হাঁটে টক টক টক টক টক টক করে, যদিও বুর্কা আর অন্যান্য লোকজন ওদের থেকে তাকিয়ে থাকে, জায়েজ না, হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করা হলো, হঠাৎ যদি চুপ পড়ে যায়, দৃষ্টি পড়ে যায়, তখন কি করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিসলি বসর, তোমার দৃষ্টি ফিরিয়ে দাও। অন্য রিওয়ায়াত এসেছে, লা তুতবিউ নাযরাতান নাযরা ফাইন্ন লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখির, একবার দৃষ্টি পড়লে দ্বিতীয়বার দৃষ্টি ফেলবে না, কারণ প্রথমটা তোমার পক্ষে আর দ্বিতীয়টা তোমার বিপক্ষে। তাহলে প্রথমটা পড়ে গেছে, ফিরিয়ে দিয়েছ, গুণা নেই, আবার দেখছে দ্বিতীয়টা কি গুণা। তুমি অভিভাবক, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল, আর সকলকেই নিজের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। তাই আপনি আপনার স্ত্রী সম্পর্কে কিরকম আপনার স্ত্রীর দায়িত্ব আদায় করছেন তা দেখুন, শুধু পয়সা পাঠানো যথেষ্ট না, শুধু খাওয়ানো যথেষ্ট না, দিন শেখাচ্ছেন কিনা তা দেখুন, যার ফলে কিরকম অবরণ ঘটে, কত অবরণ ঘটে, কত লোক আমার কাছেই প্রশ্ন করে, কত লোক এলাকায় গ্রামের কাছে প্রশ্ন করে, শুধু ওদের ভুল না আপনারও ভুল আছে, বরং বলতে হবে আপনার ভুল আরো বেশি, কারণ নারী অভিভাবক বা নারী তত্ত্বাবধায়ক আপনি। আমরা তো কথিত নারীবাদী হয়ে গেলেন, নারীদের মর্যাদা বেশি হয় না, আর রিজাল ওয়ামুন আলা নিসা, নারীদের কর্তৃত্ব, নারীদের উপর কর্তৃত্ব রয়েছে পুরুষদের, পুরুষদের কর্তৃত্ব কাদের উপর, নারীদের উপর, নারীদের তত্ত্বাবধায়ক হচ্ছে পুরুষ, এই পুরুষের ইজ্জত বেশি অব্দুল আহমিনের কাছে। আপনি বিয়ে করে আসলেন নিজ ছেড়ে দিলেন, অথবা আপনার বোন এমনি যাওয়া আসা করছে, পড়া আপনার মা, তোমার বয়স মনে করো 20, 21, 22, 23, তোমার মা এখনো যুবতীর মতো, তোমাকে খেয়াল রাখতে হবে, আল্লাহ আমাদের হেফাজত করে। এই হাদিসটি আমাদের সামনে ভীতি প্রদর্শন করছে, খবরদার যদি আপনার নারী আপনার কারণে গলত পথে চলে, তাহলে আপনি হলেন প্রথম নম্বর গুণগান, কারণ আপনি পথ দেখিয়েছেন। যদি কেউ নেক কাজের পথ দেখায়, তাহলে রব্বুল আলামিন যেসব লোকজন এই পথে চলবে তাদের সকলের সমান সওয়াব স্পেশাল করে ওই ব্যক্তিকে দিবেন যে পথ দেখিয়েছে, ঠিক না? আর যদি কেউ অসৎ পথ দেখায়, তাহলে যত লোক এই অসৎ পথ দেখে চলবে তাদের সকলের গুণা সমান গুণা রব্বুল আলামিন ওকে দান করবেন যে অসৎপথ পথ দেখিয়েছে। ভয় করবেন না, আল্লাহ আমাদের হেফাজত কর। আর আমি কথা বেশি বলতে চাই না, লোকজন বুঝে এটা বুঝে যদি আমল না করে, তাহলে কি হবে, যাদেরকে তওরাত দেওয়া হয়েছিল, তওরাতের বোঝা যাদের উপর রাখা হয়েছিল, তওরাত কিন্তু তারা ওই বোঝা বহন করেনি, অর্থাৎ তওরাতের বিধি বিধান তারা পালন করেনি। তো এদের উদাহরণ হচ্ছে গাধার মতো, যে গাধা বই পুস্তক নিয়ে যায় কিন্তু এই বই পুস্তক থেকে বিন্দুমাত্র উপকৃত হয় না। আপনারা বুঝলেন, আমি বুঝেছি কিন্তু আমল করেন না, তাহলে কিরকম হল উদ্দেশ্য? শুধু বুঝা না, আমল করা, অনেকেই তো বুঝে, অনেকেই জানে। আবু তালেব জানতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নবী, শেষ নবী, আখেরি নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই জানতেন। ফিরে গেলেন কিন্তু একদম লাস্টে তিনি তার ওই বংশের কলঙ্ক তিনি বললেন আমি আমার বাপের ধর্মে আছি, অর্থাৎ বংশ আমার বংশ কলঙ্ক রেখে যেতে চাই না, আউযুবিল্লাহি মিনাল শাইতানির রাজিম। মারা গেলেন আর ফলে গেলেন কোথায়? জাহান্নামে। বলুন আউযুবিল্লাহি মিনাল শাইতানির রাজিম। ভাইয়া নারীদের জন্য এই বিধান আমার নয়, আল্লাহর নির্দেশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ। আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথে অনুসরণ করতে হবে। ইউরোপিয়ানদের আর আমেরিকানদের আর অমুকদের তমুকদের নাস্তিকদের পথ, আমরা নারীবাদীদের কথিত নারীবাদীদের পথ অনুসরণ করা আমাদের জন্য কিনা জায়েজ না। আমরা অনুসরণ করবো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। শুধু আপনি বললেন আমার আকীদা ঠিক আছে, কবর পূজা করেন না, পূজা করেন না, এই দিন পূজা করেন না, এই করেন না, আলাদা বিদাত করেন না, কিন্তু পর্দার হুকুম মানেন না, কিরকম হয়? পর্দার বিধান মানতে হবে সকলকেই। আল্লাহ আমাদের তৌফিক দিন। এরপরে আরেকটি হাদিস তিনি এখানে উল্লেখ করছেন যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন লা'ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال اخرجه البخاري الله رسول صلى الله عليه وسلم ওইসব পুরুষদের উপর লানত করেছেন যারা নারীদের বেশ করে বেশ করে বুঝছেন তো ওইসব নারীদের উপর লানত করেছেন যারা পুরুষদের বেশ করে তাহলে নারীর পোশাক হবে আলাদা নারীর পোশাক আলাদা আর পুরুষের পোশাক আলাদা কিন্তু বর্তমানে দেখা যায় অনেকে আছে একজন দুইজন না আস্তাগফিরুল্লাহ আলাজিম নারী পুরুষের ব্যবধান বোঝা যায় না অবশ্য আপনি গেলেন স্বামী মনোরম পুরুষ গেলেন না আমার চেহারা থেকে আরেকটা সত্যনামিতা তারপরে ওই যে আপনাদের ড্রামা বা নাটক ইত্যাদিগুলিতে পুরুষ নারী হয় আছে করেছেন যে পুরুষ নারীর পোশাক পরে একদম স্পষ্ট আর ওই নারীর উপর লাল করেছেন যে নারী পুরুষের পোশাক করে তারপর আপনারা নিজেরা দেখেন আপনি বলবেন না আন্তর্জাতিক সারা বিশ্বে এরকম চলছে আমি কি করবো বেশ তোমার ব্যাপার তুমি বিশ্ব দেখো না তুমি দেখো কোরআন এবং সুন্নাহ পরবর্তী আছে তুমি দেখো তুমি দেখো না যে আমার আশপাশের প্রতিবেশী লোকজন কিরকম চলছে ওটা তুমি দেখো না যদি তারা হাতের ওপর থাকে আলহামদুলিল্লাহ আর যদি না হক থাকে তাহলে তাদের পথ অনুসরণ করা আপনার জন্য কিনা চলা জায়েজ না হারাম আপনি চলবেন কোরআন এবং সুন্নাহর পথে নারী হবে নারীর মতো পুরুষ হবে পুরুষের মতো নারীর ড্রেস হবে আলাদা নারীর মতো পুরুষের ড্রেস হবে পুরুষের মতো পুরুষের আলাদা পুরুষের মতো আল্লাহ আমাদের এই সব দিক বোঝার তৌফিক দান এবারে কিছুটা আমাদের বুঝে আসছে পোশাক সম্পর্কে পূজা যখন করি কি বলে পড়বো বিসমিল্লাহ বলে দোয়া সবসময় বিসমিল্লাহ আর পূজা করে নিলাম বলবো আলহামদুলিল্লাহ আল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া আর যদি দোয়া না জানেন তো শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাযী কাসানি হাযা আস-সাওম বলতে পারেন ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি আমাকে এই কাপড় পরিয়েছেন কাপড় পরিধান করার তৌফিক দিয়েছেন ওয়ারাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া আমার চেষ্টা প্রচেষ্টা ছাড়াই রব্বুল আলামিন আমাকে এটা দিয়েছেন। আচ্ছা দেখুন তো আপনাকে আপনি বলুন না আমি প্রচেষ্টা করেছি ঠিকই আপনাকে চেষ্টা প্রচেষ্টা করার তো কে দিল? তাহলে আপনার চেষ্টা প্রচেষ্টার মালিক আল্লাহ, আপনারও মালিক আল্লাহ। তাই আপনি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করলেন, আল্লাহ এগুলো আমার কিছুই না, সবই তোমার। আর বললেন, ও আল্লাহ তুমি যে আমাকে তৌফিক দিয়েছ, আমি তো খাবারই করতে পারতাম না যদি তুমি তৌফিক না দিতে, তাই তোমার জন্য সমস্ত প্রশংসা। আপনি বললেন, আমার আলহামদুলিল্লাহ কাসানি হাদা, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি আমাকে এই কাপড় পরিধান করার তৌফিক দিয়েছেন বা কাপড় পরিয়েছেন, মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আমার ক্ষমতা প্রচেষ্টা ছাড়াই। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ কাপড় পরিধান করার পরে এই দোয়া পড়ে, রব্বুল আলামিন তার পিছনে সগীরা গুনাহ মাফ করে দেবেন। যেভাবে খাবারের ব্যাপারে আসলেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানি হাযা ওয়াতাবা হাযা আত'আম ওয়ারযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। খাবার শুরু করবেন বিসমিল্লাহ বলে, আর শেষে খাবার শেষ এই দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানি হাযা আত'আম ওয়ারযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। খাওয়ার পর যদি কেউ এই দোয়া পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর কাপড় পরিধান করার পর যদি আপনি এই দোয়া পড়েন, রব্বুল আলামিন আপনার পিছনে সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে তোমার যাবতীয় বিধান পালন করার তৌফিক দান কর, আল্লাহ আমাদেরকে হিদায়াত দাও, আল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দাও, আল্লাহ আমাদেরকে শিরিক বিদআত থেকে বাঁচার তৌফিক দাও, আল্লাহ সব রকমের নাফরমানি থেকে বাঁচার তৌফিক দাও, আল্লাহ আমাদেরকে মাফ করো, মাওলানাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم اكفنا بحلالك عن حرامك، وأغننا بفضلك عمن سواك. اللهم آت نفوسنا تقواها، وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. اللهم احفظ الإسلام والمسلمين، اللهم احفظ المسلمين في كل مكان، واحفظ بلادهم من كل سوء ومكروه يا ذا الجلال والإكرام. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. وصل اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. جزاكم الله خيرا.